الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما عملت وهم لا يرجعون وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدث عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان وأتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আজকে একই দিনে দুই ঈদের সমন্বয় ঘটিয়েছেন বাংলাদেশে। এজন্য আমরা ঈদুল ফিতরের পরপরই আবার সাপ্তাহিক ঈদ জুমার সালাতে অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আমরা আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদেরকে এই উভয় নেকির শুভ সংবাদ শুনিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর নিকটে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা আমিলাত, অতঃপর প্রত্যেকের তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান পাবে। অহুম লা ইউজলামুন, এবং তাদেরকে সামান্যতম জুলুম করা হবে না, অর্থাৎ তাদের প্রতিদানে কোনো কমতি করা হবে না। এটাই ছিল কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। মানব জাতির জন্য আল্লাহ পাকের সর্বশেষ তার বার্তা। আমরা জানি কোরআনের তিনটা শেষ বিষয় রয়েছে। সর্বশেষ সূরা হল ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা নাজিল হয়েছিল বিদায় হজের সময়। এটা নাজিলের একটু আগেই নাজিল হয়েছিল ইসলামের সত্যতা এবং পূর্ণাঙ্গতার উপরে চূড়ান্ত একটি আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সমাপ্ত করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসাবে আমি মনোনীত করলাম। এই আয়াতটি ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় সুসংবাদমূলক আয়াত, যা নাজিল হয়েছিল বিদায় হজের সময়। এর পরপরই সূরা নাসর নাজিল হয়। এই সূরার মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ লুকিয়েছিল, কারণ কোনো জিনিস পরিপূর্ণতা পেলে তার আর প্রয়োজন হয় না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিন মনোনীত হয়ে গেল, এবং ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য এসে গেল, অর্থাৎ মক্কা বিজয় হয়ে গেছে তার আগেই, সব শেষ, আত্মরসুলের দরকার নাই। এই আয়াত নাজিলের পরে ওমর ফারুক একজন সবাইকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, আপনারা বলুন তো আয়াতের অর্থ কি? সবাই অর্থ বললেন। তরুণ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, এই আবদুল্লাহ বলো তো এর অর্থ কি? উনি বললেন, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার রসুলের মৃত্যু সংবাদ শুনিয়েছেন তার উম্মতকে। তো তুমি কোথায় পেলে? বলে আয়াতই বলে দিচ্ছে। অন্যান্য সাহাবির হতবাক হয়ে গেলেন, সে কি? ওমর ফারুক বললেন, হে সাহাবিরা শোনো, এই তরুণ ছেলেটি যে ব্যাখ্যা দিল আমি তার সঙ্গে পুরোপুরি একমত, কারণ পূর্ণতার পরে আর কোনো প্রয়োজন থাকে না। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, মক্কা বিজয় সমাপ্ত হয়েছে, এখন তার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এরপরে যতদিন তিনি বেঁচে ছিলেন টুকটাক দু একটা আয়াত নাজিল হয়েছে। সর্বশেষ আয়াত যেটা আমি পড়লাম, মুকাতিল বলছেন মৃত্যুর 21 দিন পূর্বে, ইবনে উমর বলছেন 21 দিন পূর্বে, মুকাতিল বলছেন 7 দিন পূর্বে, 7 বা 21 দিন পূর্বে আয়াতটা নাজিল, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। এরপরে আল্লাহর রসুল জীবনের সর্বশেষ ইমামতি করার জন্য মসজিদে গেলেন বৃহস্পতিবারের মাগরিবের সময়। ইমামতি করলেন সূরা মুরসালাত দিয়ে, সূরা মুরসালাতের প্রথম অংশ তিনি পড়লেন প্রথম রাকাতে, এবং শেষ অংশ পড়লেন শেষ রাকাতে, যার পরিসমাপ্তি ঘটানো হয়েছে এই বাক্য দিয়ে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তোমরা আর কোন হাদিসের উপরে ইমান আনবে, তারা আর কোন হাদিসের উপরে ইমান আনবে। হাদিস অর্থ বাণী, আল্লাহ প্রেরিত ওহী, এটাই এখানে হাদিস বলা হয়েছে। কোরআন এবং হাদিসকে একসঙ্গে হাদিস বলা হয়। কোরআন এসে যাওয়ার পরে অবিশ্বাসীরা আর কিসের উপরে বিশ্বাস স্থাপন করবে? এটাই ছিল আল্লাহ রসুলের সর্বশেষ ইমামতির মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশেষ ওসিয়াত। মানুষ যতদিন কোরআন হাদিসের উপরে বিশ্বাস স্থাপন করবে এবং সে অনুযায়ী আমল করবে, ততদিন তারা শান্তি এবং মঙ্গল ও কল্যাণের অনুসারী থাকবে, আর এর বিপরীত করলেই সে ধ্বংস হবে। বিপরীত করতে গেলেই পদস্খলন ঘটবে, আর সেখান থেকে ঠেকাতে পারবে না। একবার যদি কারো পা পিছলে পড়ে যায় সে আর উঠতে পারে না। সবসময় সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে হবে যে কোনো মূল্যে, আর নইলে সমস্যা হয়ে যাবে। সর্বশেষ আয়াত আল্লাহ পাক কি বলছেন? অত্তাকু, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো। ইয়াওমান, সেদিনকে, সেদিনকে তোমরা ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমাদের সবাইকে প্রত্যাবর্তিত করা হবে আল্লাহর কাছে। কেউ তো ইচ্ছা নিজেচ্ছা যাবে না, নিয়ে যাওয়া হবে সেখানে। সুম্মা তুওয়াফা কুল নাফসিন বিমা আমিলাত, অর্থাৎ প্রত্যেক নফস, প্রত্যেক মানুষ জীবনে যা আমল করেছেন প্রত্যেকে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান সেদিন পাবেন। কেউ পুরস্কার পাবে, কেউ শাস্তি পাবে। অহমলা ইউজলামন, এবং তারা কোনরূপ জুলুম অত্যাচারিত হবে না। আমরা ফরজ সিয়াম শেষ করলাম। যাদের ভাগ্যে রমজানের 30 দিন একটানা সিয়াম পালন করা সম্ভব হয়েছে তারা বড় সৌভাগ্যবান। অনেকে মুসাফির ছিলেন, অনেকে অসুস্থ ছিলেন, থাকতে পারেননি। যারা সফরে ছিলেন বা অসুস্থ ছিলেন তারা আদ্দাতুম মিন আইয়ামিন উখার, সারা বছরের মধ্যে আপনারা সেই সিয়ামগুলো কাজা আদায় করবেন, যত সত্তর আদায় করা যায় তত ভালো। এই সঙ্গে আপনাকে যোগ করতে হবে অন্যান্য সিয়াম, অন্যান্য নফল সালাত। কারণ কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সঙ্গে সঙ্গে দরুদটা পড়ে নেবেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আর-রাব্ব, আল্লাহ বলেছেন, কি বলেছেন? উনজুরু হাল্লি আব্দি মিন দা তাওয়ি ফায়ুকাম্মালু ফায়ুকাম্মালুহা মান তাকাসসা মিনাল ফরিদা সুম্মা ইয়াকুনু সায়রু আমালি আলা যালিকা ওয়া হাবদা। কিয়ামতের দিন আমাদের আমল ওজন করা হবে, ফরজ আমলে অনেকের কুল হবে না। তো বুঝতেই পারছি আমরা, সবাই তো 7 বছর বয়স থেকে সালাত শুরু করেনি, অনেকে দেখা যাচ্ছে সে বুড়ো বয়সে এসে মুসল্লি হয়েছে, হঠাৎ মারা গেছে, আমল খুবই কম, গোনা বেশি, ওজন করা হচ্ছে। রহমান রহিম আল্লাহ দয়ালু, বান্দা জাহান্নাম যা কেটে তিনি চান না। তখন তিনি বলবেন কাল আর-রাব্ব, আল্লাহ বলবেন, উনজুরু হাল্লি আব্দি মিন তাওয়ি, দেখো তো আমার এই বান্দাটার কোনো নফল ইবাদত আছে কি না। ফায়ুকাম্মালু বিহা, যেটা দিয়ে ওটা পূরণ করা যায়, গোনা এবং নেকির যে ওজনে তারতম্য হচ্ছে, গোনা বেশি হচ্ছে অল্প, দেখো তো বেচারা কখনো নফল ইবাদত করেছে কিনা, যেটা দিয়ে পূরণ করা যায় পূর্ণ করে দেওয়া যায়। সুম্মা ইয়াকুনু সায়রু আমালিহি আলা যালিক, এভাবেই তার সমস্ত আমল দেখা হবে। যাকাত হয়তো বা সে ফরজ যাকাত দেয়নি, কিন্তু সারা বছরে অনেক নফল সাদকা তো করে থাকতে পারে মানুষ, দেখা যাচ্ছে সে ফরজ সালাত খুব কম আদায় করেছে, কিন্তু অনেক সময় নফল সালাতও আদায় করতে পারে। দেখা যাচ্ছে সে ফরজ সিয়াম রমজান মাসের নিয়মিত রাখত না, এরপরেও সে নফল সিয়াম রাখতে তো পারে। আল্লাহ বলবেন এই ফেরত তারা খোঁজে দেখো আমল না, ভালো করে খোঁজো যে পাওয়া যায় কি, ফায়ুকাম্মালু বিহা, সেটা দিয়ে পূর্ণ করো। মান তাকাসসা মিনাল ফরিদা, যা ফরজে কম পড়েছে পূর্ণ করে দাও। আমরা সিয়াম পালন করেছি, আমাদের সিয়ামে অনেক ত্রুটি হয়েছে, সবাই পুরো পূর্ণভাবে সিয়াম আল্লাহর কাছে কবুল হয় সমস্যা আছে, কারণ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লাহু হাজাতুন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়াম রাখলো রমজানের বা যে কোনো সিয়াম নফল হোক ফরজ হোক, কিন্তু লাম ইয়াদা ক্বাওলা যুর, সে মিথ্যা কথা এবং মিথ্যা আমল পরিত্যাগ করতে পারেনি, ফলে আমাদের সিয়ামে অনেক ত্রুটি হয়ে যায়। এই ত্রুটিগুলো দূর করার জন্য নফল সিয়াম রাখতে হবে। আবু ইব্রাহিম আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদ্দাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সামা রমাদান ওয়া আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি রমজানের ফরজ সিয়াম পালন করল, অতঃপর তার পিছে পিছে শাওয়ালের 6টি নফল সিয়াম আদায় করল, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর সিয়াম রাখার নেকি পেল। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই নফল সিয়াম পালনের তৌফিক দান করেন। দাওয়াম এরপরেও আপনি সারা বছর সিয়াম অভ্যাস রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাআদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরীফান, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস এটা। অতএব ফরজ সিয়াম আমরা শেষ করেছি বটে, সারা বছর সিয়ামের সুযোগ কিন্তু আমাদের থেকে গেল। সিয়াম যে মানুষের কত উপকার করে আমরা নিজেরাই বুঝতে পারছি, সিয়াম অবস্থায় আমরা দৈহিক কোনো অন্যায় করি না, কোন রকম খারাপ কামনা বাসনা ভিতরে জাগে না, কারণ ক্ষুধার একটা দারুণ চাপ আছে, যে কারণে মানুষের মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি হয় না। এই নেকি, এই কল্যাণ যেন সারা বছর থাকে, সেজন্য মাঝে মধ্যে সিয়াম রাখা জরুরি, সেজন্য আল্লাহ রসুল আমাদেরকে বেশ কিছু বিধান দিয়েছেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরাজুল আমাল ইয়ামাল ইসনাইন ওয়া ইয়ামাল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, রাওয়াহু তিরমিজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। তো জিজ্ঞেস করা হলো, আপনি এটা কষ্ট এত কষ্ট করেন কেন? আপনার তো মাস গুফরুল মা তাকাদ্দামে জামবে গামা তাখার, আবার আগে পিছে সব গোনা তো মাপ, এরপর আপনি এত কষ্ট করেন কেন? তিনি বলছেন, দেখো সোমবারের দিন আমার জন্ম, সোমবারের দিন কোরআন নজুল, সোমবারের দিনেই সব কিছু, এটা আমি পছন্দ করি। যেদিন কোরআন নাজিল হয়েছে ওই দিন আমি সিয়াম রাখি। তবে আমাদের পৌপ্রদকের কোরআন নাজিল হয়নি, আমাদের বিষয়টা আলাদা। সেজন্য তিনি বলছেন, দেখো তোরাজুল আমাল ইয়ামাল ইসনাইন ওয়ামাল খামিস, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাঈম, এজন্য আমি পছন্দ করি যে আমার আমল নামা আল্লাহর কাছে যাক এমন অবস্থায় যখন আমি সিয়াম অবস্থায় থাকি। তাহলে এটা কিন্তু আমাদের সবার জন্য হচ্ছে, আর আল্লাহ নবীর জন্য বিশেষ কি, তার জন্ম সোমবারে এবং নুজুলে কোরআন সোমবারে, অত বিষয়টা আলাদা, ওটা আমাদের জন্য নয়। কিন্তু এই বিষয়টা আমাদের সবার জন্য যে প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমাদের আমলনামা পৌঁছানো হয়। তা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, অর্থাৎ আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে চলে যাক এমন অবস্থায় যখন আমি সিয়াম থাকি। এটা কি আমাদের কামনা হতে পারে না? প্রত্যেক মুসলমানের এই কামনা থাকা উচিত। তাহলে বোঝা গেল রমজানের সিয়াম ফরজ আমরা আদায় করেছি, এরপরে ছয়টা শাওয়ালের নফল সিয়াম আমরা আদায় করব ইনশাআল্লাহ। এরপরে সারা বছরে অভ্যাস যদি এটা করতে পারি আমরা, যে প্রতি সপ্তাহে দুটি করে সিয়াম সোমবার এবং বৃহস্পতিবারে, এর কল্যাণের কোনো সীমা পরিসীমা নাই। আপনি থেকে দেখেন না একবার, বিশেষ যারা মোটা তাজা মানুষ তাদের জন্য এটা নফল, এটা ফরজ করে দেওয়াই দরকার। দেখবেন অবস্থা কি দাঁড়ায়, আপনার শরীরের সম্পূর্ণ গতিটাই পৃথক হয়ে যাবে, আপনার মনও ভালো থাকবে, আপনার ফ্যামিলিতে একটা আনন্দ আসবে যে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে নিজের বাড়িতে পরিবার নিয়ে ইফতার করা এবং সেখানে একটা ধর্মীয় পরিবেশ সৃষ্টি হওয়া, পরিবেশ বজায় থাকা, এটা যে কত সুন্দর জিনিস। এবং স্বাস্থ্যের মধ্যে একটা সামঞ্জস্য থাকা, একটা ব্যালেন্স থাকা, এটা সোমবার এবং বৃহস্পতিবারে সিয়ামের মাধ্যমে সম্ভব। যদি আপনি এতে এটা নাও পারেন আরো সুযোগ আছে। ওয়ান আবি দাদ আল গফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اذا صمت من الشهر فصم 13 14 و 15 رواه الترمذي। এ আবু যর, আবু যর অত্যন্ত পরহেজগার সাহাবী ছিলেন, আবু যর গফারি, তুমি যদি সিয়াম রাখতে চাও সারা বছর, তাহলে তুমি প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 তিন দিন আয়াম বিজর নফল সিয়াম রাখো। তাহলে এটাও কিন্তু আরেকটা পাওয়া গেল, আপনি সোমবার বৃহস্পতিবার রাখেন অথবা প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 অর্থাৎ পূর্ণিমার আগে বিজয় গড়ে তিন দিন সিয়াম রাখেন। এটাতেও আপনার মধ্যে অনেক কল্যাণ আছে, যে কল্যাণ যারা স্বাস্থ্যবিজ্ঞানের ছাত্র তারাই ভালো বলতে পারে, দুনিয়াবি কল্যাণ, আর আখরাতে কল্যাণ তো শেষ না, যেটা হাদিসে শুনলেন। খেয়াল করে দেখবেন হিন্দু যোগী সন্ন্যাসীরা কিন্তু এই পূর্ণিমা অবশ্যই উপবাস ব্রত পালন করে, মানে ওরাও বুঝত যে মুসলমানদের কাজটা খুব ভালো। তো যদি নাম যদি সিয়াম রাখি তাতে মুসলমান হয়ে গেলাম, তো নাম দিচ্ছে উপবাস। কাছাকাছি সবাই কিন্তু এটা পছন্দ করে, কিন্তু অনেকে স্বীকার করে না। সব ধর্মেই কিন্তু সিয়াম আছে, ইসলাম এগুলো শিক্ষা দিচ্ছে। আমরা সিয়াম রেখে আল্লাহর উদ্দেশ্যে, তাদের অন্য উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যের কারণে নাকি পাবো, তারা তাদের দেবদেবীকে খুশি করার জন্য যদি উপবাস থাকে ওদের কিছু যায় আসে না আমাদের। বড় কথা হচ্ছে এই নফল ইবাদত, ফরজ ইবাদত আমরা করলাম পুরো রমজান, এখন আমাদের নফলের যাত্রা শুরু হলো। প্রথম শাওয়াল মাসের 6টা সিয়াম শাওয়াল মাসেই রাখতে হবে, কিন্তু অন্যান্য সিয়াম ধরুন আপনার রমজানে কাজা গেছে দু চারটা, সেগুলো আপনি সারা বছর রাখতে পারেন। হয়তো আপনি বলবেন ফরজের কাজাটা দেরিতে হবে আর এই নফলেরটা আগে হবে, এটা কেমন হলো? এ যুক্তি আপনার দেওয়ার দরকার নাই, হাদিসে যেটা বলা আছে সেটাই পালন করুন। শাওয়াল মাসের মধ্যে ছয়টা সিয়াম পালন করুন, আর কাজাটা আপনি যদি পারেন শাওয়াল মাসেই করেন বা শাওয়ালের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এছাড়া যেটা বললাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে একটু শাওয়াল গায়ে শাওয়াল সারা বছরই থাকতে পারে। অনেকের একটা বদভ্যাস আছে কি জানেন, শুক্রবারে সিয়াম রাখে, শুক্রবার পবিত্র দিন, এই দিন সিয়াম রাখব। এটা ঠিক না, লা তাখতাসু ইয়াউমাল জুমআ বিসসিয়াম বিল ইবাদা, জুমার দিনকে তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করো না। তবে হ্যাঁ, যদি কোনো মান্নত থাকে বা অন্য কোনো কারণ থাকে সেটা আলাদা। জুমার দিন আনন্দের দিন, এই দিন আপনি সিয়াম রেখে নিরানন্দ থাকবেন নাকি? বরং পাইলে এই দিন গোশ খাবেন, খুশি করবেন বাড়িতে, ঈদ হবে এই দিন। এই নফল সিয়ামগুলো সিয়ামের মধ্যে চলে গেল, এরপরে এটাতেই আল্লাহ ক্ষান্ত হন নাই। عن أم حبيبة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة اثنتي عشرة ركعة بني له بيت في الجنة. أم حبيبة الله رسول استري এর বাপ কে জানেন? আবু সুফিয়ান, নাম শুনে চমকে উঠবেন। আবু সুফিয়ান মেয়ে যে আল্লাহ রসুলের স্ত্রী এটা তো অনেকে খবর রাখেন না। আর একে বিয়ে দিয়েছিল খলি বাচ্চা নাজাসি, নিজে বর হলো মদিনায়, কোনে হলো কোথায়, ওটা আবিসিনিয়ায়, আর ওলি হলো বাচ্চা নাজাসি, কোন দেখাশক্ষাৎ নাই, পরে পাঠানো হয়েছে। বিয়ের পরে আবু সুফিয়ান গেছে মদিনায়, ভাবছে এখন রসুল তো আমার জামাই, সোজা ঘরে গিয়ে বসছে, রসুলের যে বিছানা পাতা আছে ও সেখানে গিয়ে বসছে। মেয়ে বলছে আব্বা ওখান থেকে ওঠো, তুমি কাফের, ওখানে বসার যোগ্যতা তোমার নাই, ওটা আমার রসুলের বিছানা। চিন্তা করেন, কোনো খাতির নাই। পরে বলছে হে রসুল, আমার আব্বা তো এসছে, আমি ওনার সঙ্গে কোনো ভালো ব্যবহার করতে পারি? তাহলে হ্যাঁ, তোমার পিতা যখন অবশ্যই ভালো ব্যবহার করবে, তখন সে কাফেরদের নেতা। চিন্তা করেন, এই উম্মে হাবিবা থেকে হাদিসটা আসছে, যে নাম বলার সঙ্গে সঙ্গে ইতিহাসটা বলতে হয়, নাহলে পরিষ্কার হয় না। হ্যাঁ, লাভ হয়েছে তাতে, আবু সুফিয়ান পরবর্তীতে দুর্বল হয়ে গেছে, মক্কা বিজয়ের রাত্রিতে আবু সুফিয়ান গোপনে এসে আল্লাহ রসুলের কাছে ধরা দিলেন এবং ইসলাম কবুল করে ধন্য হলেন। এই আবু সুফিয়ান মুসলিম হওয়ার পরে মাত্র 3 বছরের মধ্যেই, যখন যুদ্ধ হলো ইয়ার মুখে, আজনাদাইনের যুদ্ধ হচ্ছে, সেখানে আবু সুফিয়ানের যে বীরত্বপূর্ণ ভূমিকা ছিল, যে দূরদর্শিতাপূর্ণ সেনাপতি ছিল, সে চিন্তার বাইরে। হাফেজ ইবনে কাসির বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায় ওয়া নিহায়ের মধ্যে আজনাদাইনের যুদ্ধে আবু সুফিয়ানের যে ঐতিহাসিক ভাষণগুলো তুলে ধরেছেন, তা পড়লে যে কোনো ইমানদারের ভিতরটা কেঁপে উঠবে, যে এই কি সেই আবু সুফিয়ান যার নেতৃত্বে বদর, ওহদ, খন্দক এবং যত যুদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, সবটার নেতা ছিলেন উনি। আর তিনি বলছেন কি, তার মুখ দিয়ে আল্লাহ কি বের করে নিচ্ছে? আল্লাহর যে মানুষকে হেদায়েত করেন কিভাবে, এগুলো ইতিহাস সামনে থাকা দরকার। যারা চরমপন্থী তাদের সাবধান হয়ে যাওয়া ভালো। আজকে যে লোকটা খারাপ বলে তুমি তাকে গুলি করে হত্যা করতে চাচ্ছ, ওই লোকটার মৃত্যুর আগ পর্যন্ত যে ইসলাম কবুল করবে না, হেদায়ত হবে না, তুমি জানলে কেমন করে? যে আবু সুফিয়ান কাল্লা হেদায়ত করতে পারে, একে কেন পারবে না? অতএব সাবধান, কোনো মানুষ সম্পর্কে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ পাক কার্তকদের কি লিখছেন কে খবর রাখে? আবু জাহালের ছেলে ইকরিমা, তিনিও ঠিক একইভাবে ভাষণ দিচ্ছেন ওই যুদ্ধে, অথচ এই ইকরিমা নিজের বাপের সঙ্গে বদরের যুদ্ধের দিন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই সমস্ত ইতিহাস সামনে রাখা ভালো। উম্মে হাবিবা বলছেন, আমার রসুল বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন নিসনাতাই আশরাতা রাকআতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত নফল সলাত আদায় করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। কি সে নফল সলাত? জোহরের আগে চার রাকাত, মগরিবের পরে দু রাকাত, এশার পরে দু রাকাত, ফজরের আগে দু রাকাত, এই বারো রাকাত। ইবনে উমর থেকে অন্য হাদিসে এসছে, জোহরের পূর্বে দু রাকাত, অর্থাৎ টোটালে গিয়ে দাঁড়ালো দশ রাকাত। দশ রাকাত বা বারো রাকাত নফল সিয়াম, আপনি বলবেন তো নফল না, সুন্নতে মুয়াক্কাদা, ফরজের বাইরে সব কিছুই নফল। তবে যে নফলগুলো আল্লাহ রসুল নিয়মিত আদায় করেছেন তাকিদ সহ, ওটাকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়। আর যেটা তিনি নিয়মিত তাকিদ সহ আদায় করতেন না, সেটাকে ফিকহি পরিভাষায় নফল বলা হয়। মূলত ফরজের বাইরে সবই নফল, অর্থাৎ অতিরিক্ত। আমরা যে সুন্নতগুলো পড়ব বা পড়ে থাকি, ফজরের আগে দু রাকাত, জোহরের আগে এবং পরে চার আর দুই ছয়, তাই না, আর মাগরিবের পরে দুই, আর ফজরের আগে, ফজরে তো বললামই, এই যে বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা আমরা যেটা আদায় করি, এই নেকির কথা সবসময় স্মরণ রাখবেন, আমি এই নেকির জন্য এটা আদায় করব, তাহলে কিন্তু নেকি পাবেন। নেকির নিয়ত না থাকলে ট্র্যাডিশনাল সালাত আদায় করছো, নেকি পাওয়া যাবে না। তো দেখা যাচ্ছে নফল এবং ফরজ এটা দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। কেয়ামতের দিন যখন আমাদের নেকি বদি ওজন করা হবে, তখন এই নফলগুলি আমাদের খুবই কাজে লাগবে। এই নফল সালাতে অভ্যস্ত যারা, এই সঙ্গে যোগ হোক আপনার তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, আমরা রমজান মাসে তারাবি পড়েছি, অনেকে তাহাজ্জুদ পড়েছেন, সারা বছর আপনি তারাবিতে পড়বেন না তাহাজ্জুদ পড়বেন, যারা এই নফল ইবাদতগুলো অভ্যস্ত হবেন তাদের জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, দেখো এমন অবস্থা হবে ওই মানুষগুলোর, ওর হাত তখন আমার হাতে পরিণত হবে, ওর পা তখন আমার পায়ে পরিণত হবে, ওর জবান তখন আমার জবানে পরিণত হবে, ও যেটা বলবে সেটাই বাস্তবায়িত হয়ে যাবে, যা চাইবে আমি তাই তাকে দান করব। এর বাস্তব দলিল দেখেন বদরের যুদ্ধে, যখন নিঘাত মুসলমানদের পরাজয়, কারণ একদিকে এক হাজার সুপ্রশিক্ষিত সৈন্য, আরেকদিকে হঠাৎ করে এসেছে নিরস্ত্র, বলল হয় পেটে ভাত নাই, হাতে কিছু গায়ে বড় কাপড় চোপড় নাই, হাতে একটা কিছু তরবারি, এমনকি পুরো বাহিনীতে একটা মাত্র ঘোড়া, মিকদাদ ইবনে আসওয়াদের, কেউ বলছেন দুটো ঘোড়া, এই তিনশো তেরো জন এক হিসাবে নিরস্ত্র অপ্রস্তুত এই মানুষগুলা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেন আল্লাহর কাছে প্রার্থনা করল, আল্লাহ কেমন করে শুনলেন? আল্লাহ বলছেন, যখন তোমরা আমার কাছে কাতরভাবে প্রার্থনা করছিলে বদরের মাঠে, আমি তোমাদের প্রার্থনা শুনেছিলাম এবং আসমান থেকে এক হাজার প্রশ্ন পাঠিয়ে দিয়ে তোমাদেরকে সাহায্য করেছিলাম সেদিন। আজও আল্লাহ পাক সাহায্য করবেন, যদি নাকি আপনার আমার ফরজ নফল ইবাদত পরিপূর্ণভাবে থাকে, তাহলে আপনি যা দোয়া করবেন আল্লাহ তা কবুল করবেন। ওই দিন ওই একই সময় আবু জাহালও কিন্তু দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু, হে আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে তোকে সাহায্য করো, ওয়াইন কানা মুহাম্মাদুন আর ওয়াইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, আর যদি আমরা হকের উপরে থাকি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আবু জাহাল আরো বলেছিল, আইয়ুনা আক্তা আলের রাহমে, আমাদের দুটা দলের মধ্যে যে দলটি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ তুমি তাদের সাহায্য করো না। অর্থাৎ মোহাম্মদ কোরাইশ বংশের ছেলে হয়েও সে আজকে কোরাইশদের ধর্ম কর্ম বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম চলে সাহাবি বিধর্মী হয়ে গেছে, সে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মদিনায় গিয়ে বসবাস করছে, অতএব আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। তাহলে একই বদরে দাঁড়িয়ে এক পাশে আবু জাহেল প্রার্থনা করেছে, আর এক পাশে তারই ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রার্থনা করেছেন। দুই প্রার্থনার মধ্যে আল্লাহ কোনটা কবুল করলেন? আল্লাহ রসুলের প্রার্থনা কবুল করলেন, কারণ তিনি ছিলেন আল্লাহর অনুগত, বিধান আল্লাহর বিধান এবং শরীয়তের উপরে পুরোপুরিভাবে অনুগত। আর এই কারণেই তার দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আজও যদি আমরা ফরজে নফল ইবাদতে অভ্যস্ত হতে পারি, এ দুনিয়াতেও তার বহু প্রমাণ আছে, আপনারা ইনশাআল্লাহ নিজেদের জীবনেও তার প্রমাণ পাবেন যদি আমরা নফল ইবাদত ঠিকমতো আদায় করি। আমরা ফরজ সাদকা আদায় করেছি, যাকাতুল ফিতর আপনারা দিয়ে আসছেন। অনেকের ধারণাকালে বড় লোকেরাই ফিতরা দেবে, গরিবরা দেবে না, ধারণাটা ভুল। কারণ ফিতরার যাকাত এটা ফরজ প্রত্যেকের জন্য। আপনি ভাববেন আমার টাকা নিয়ে দেবো কোথেকে, আপনি সারা বছর চেষ্টা করবে, আজকে হঠাৎ করে টাকা নেই বলে তো হবে না। কারণ ফিতরার যাকাত মালের যাকাত নয়, আপনার টাকা আছে যে না এর সাথে সম্পর্কিত নয়। ফিতরার যাকাত হল জানের যাকাত, আপনার জান আছে কিনা তাই দেখেন। ঈদ উল ফিতরের জামাতে আসার আধা ঘন্টা আগেও যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার উপরে ফিতরা ফরজ নয়। আর জামাতে বের হওয়ার আধা ঘন্টা আগে যদি আপনার ঘরে একটা সন্তান আসে, ওই সন্তানের ফিতরা দিতে হবে আপনাকে, কারণ ওই সন্তানটির উপরে সিয়াম ফরজ হয়নি, ও তো সিয়াম রাখেনি। কিন্তু জান এসেছে আপনার ঘরে, একটা জীবন পাঠিয়ে দিয়েছে আল্লাহ, ওর জন্য ফিতরা দিতে হবে আপনাকে। আর যদি আপনি বাড়ির মাতব্বর, বাড়ির অভিভাবক আপনি যদি মারা যান, তো আপনার উপরে, আপনার ছেলেমেয়েদের জন্য আপনার উপরে আপনার ফিতরা আদায় করার কোনো আবশ্যকতা নাই। এটাতেই বোঝা যায় যে ফিতরা মূলত জানের যাকাত। হানাফিদের বিখ্যাত গ্রন্থ হেদায়া সেখানেও পরিষ্কারভাবে কিন্তু বলা, স্বীকার করা হয়েছে যে না, ফিতরা মালের যাকাত নয়, এটা জানের যাকাত। দুর্ভাগ্য তারা এবার বলে থাকেন সংসার খরচ সম্পূর্ণরূপে বহন করার পরে যদি সাহেব নিসাব হন কেউ, অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্যমানের সম পরিমাণ সম্পদ যদি বাড়িতে এক বছর থাকে, তাহলে তারা ফিতরা দিবে। এই ভুল ফতোয়া দেওয়ার কারণে অধিকাংশ গরিব মানুষ, আমরা যাদেরকে বলছি, মধ্যবিত্ত যাদেরকে বলছি, তারা ফিতরা দেয় না। এটা অত্যন্ত ভুল দেওয়া চালু হয়েছে আমাদের দেশে। এখান থেকে আপনারা ফিরে আসুন। ফিতরা প্রত্যেককে দিতে হবে, উনি সারা বছর থেকে চেষ্টা করবেন, হঠাৎ করে একদিন কিছু নাই আপনি ফিতরা দেবেন, কেউ হাম কম তো হবে না। এবার সেগুলো জমা হবে, আপনি ফিতরা ইনশাআল্লাহ পাবেন ফেরত। আপনার গ্রামের মাতব্বর যারা থাকবেন, কমিটির সদস্য যারা থাকবেন, তারা দেখবেন, দেখো তো গ্রামে কে কে সত্যিকারের দুস্থ, সে সত্যিকারের হকদার, তারাই বিবেচনা করবেন। আপনি একটা ফেতরা দিয়েছিলেন, আপনাকে তিনটা ফেতরা ব্যাক করে দিয়ে দেওয়া হবে। তু খাজমিন আগ্নিয়াহিম ও তুরাত দিলে ফকরাহিম, ধনীদের কাছ থেকে গ্রহণ করা হলো, ফকিরদের কাছে ওটা ফেরত দেওয়া হলো। এইভাবে তো নিয়ম, এটা ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকাত আল ফিত্রে আলাল হুররে ওয়াল আব্দে। হুর মানে স্বাধীন মানুষ, আব্দ মানে ক্রীতদাস, যার কিছুই নাই। সগীরে ওয়াল কবীরে, এই হুররে আর আব্দ দিয়ে বোঝা যায় যে ধনী গরিব সবার উপরে ফিত্রা ফরজ। এই সঙ্গে যারা আমরা যাকাত ফিত্রা আদায় করেছি, সেখানেও কি করেছে আল্লাহ ভালো জানে। এবারে দেখলাম ইসলামিক ফাউন্ডেশনে ফতোয়া দিয়েছেন, যারা গমের ফেতরা দিবেন তারা অর্ধশাক গম হিসাবে 66 টাকা ফেতরা দিবেন, যারা কিশমিশ দিবেন তাহলে 1,011 টাকা দিবেন। কারণ 1 কেজি 50 গ্রাম কিশমিশের যা দাম, বুঝতে পারছেন কেমন দাম। যারা খেজুর দিবেন তারা এই দিবেন, একুশ হাদিসের যে কটা খাদ্যের নাম এসছে ওই কটাই দেবে। অন্য দিকে এত ক্যাস করা যায়, ক্যাস করে করে কোরআন থেকে 8টা আয়াত দিয়ে ক্যাম প্রমাণ করা যায়, মিলাদ প্রমাণ করা যায়, আর এখানে আর খাদ্য প্রমাণ করা গেল না। অথচ অন্য হাদিসে তোয়ামিন শব্দটা স্পষ্ট আছে। তারা বলেন ওই তোয়ামের ব্যাখ্যা হলো খেজুর, ওই তোয়ামের ব্যাখ্যা হলো কিশমিশ এসবগুলা। তোয়ামের ব্যাখ্যা যে চাউল হতে পারে, এটা তাদের ব্রেনেই আসে নাই। অথচ বাংলাদেশের বড় সব মুফতি সাহেবরা সেখানে বসে ফতোয়া দিয়েছে। সরকার কি করবে, সরকার তো মুফতি না, দুর্ভাগ্য দেশের আলেমদের জিদ এবং অহংকার এবং মজহাবি সংকীর্ণতা এত বেশি, এরা চোখ খুলে রেখে কোনো ফতোয়া দিতে পারে না। আমরা বাংলাদেশের, আমাদের প্রধান খাদ্য হল চাউল, আমরা আমাদের ফেতরা চাউল দিয়ে আদায় করব, এটাই সহজ সরল কথা। আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি শুধু আরবের নবী নন, বিশ্বের সকল এলাকার মানুষ একই খাদ্য ভক্ষণ করতে অভ্যস্ত নয়। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, এখন আরব দেশের লোকেরা গমের চাইতে চাউলকে বেশি ভালোবাসে। এই পাকিস্তানি বাসমতি চাইলে ওখানে সুগন্ধ লাগে তো, ওরা এখন পাগলই খায় একবার, কিসের গম, সব চাউল খাওয়া আরম্ভ হয়েছে। এখন শেষকালে হাদিস নতুন কি বানান লাগবে যে গম বাদ দিয়ে কালে চাইলে সারা দুনিয়ায়। তখন বাতিল মহরম আল্লাহ কি ফতোয়া দেবে দেখা যাক, চাউল দিতে হবে, আপনারা অনেকে চাউল দেন নাই। এখন অবশ্য আহলে হাদিসের মধ্যে অনেকটা পরিবর্তন এসে গেছে, আগে আমরাও চাউল দিতাম, কিন্তু না, চাউল প্রায় অধিকাংশ লোকই এখন দেওয়া শুরু করেছেন, এটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো খবর। সৌদিরা বড় লোক বলে আপনারা জানেন, আজ পর্যন্ত ওরা ওদের দেশের প্রধান খাদ্য গম দিয়েই ফেতরা দেয়, টাকা দেয় না। আল্লাহ রাসূলের জামানত টাকা ছিল, কিন্তু টাকা দিয়ে ফেতরা তিনি দেন নাই। এটা একটা দারুণ বরকত নিহিত আছে, একটা ফকির মিসকিন যাকে আপনি দিবেন ফেতরাটা, ওই গরিব মানুষটি কখনোই ওই মিনিকেট চাউল কিনে খায় না, সে কম দামি চাউল কিনে খায়। কিন্তু আপনি সবসময় মিনিকেট চাউল খেতে অভ্যস্ত, আপনি যখন আপনার একটা ফেতরা 2.5 কেজি ওই মিনিকেট চাউল ওই গরিবকে দিবেন, সে অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে, হ্যাঁ নিজে যে কখনো কিনে খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, আজকে ফেতরা পেলাম, কত আনন্দ পাবে। আপনি সেই চাউলটা না দিয়ে তার টাকা দিলেন, ও টাকা দিয়ে মিনিকেট চাউল কিনবে না কি, ও কোশ্চিন কালো কিনবে না, বরং ওই টাকা বাঁচিয়ে কি করে না খেয়ে খারাপ পোশাক খাওয়া যায় তাই দেখবে। সুন্নত মানার মধ্যে বরকত আছে, সুন্নত অস্বীকার করার মধ্যে অকল্যাণ আছে। দয়া করে সুন্নতের উপরে আমল করা অভ্যাস করুন। ফিতরা হল ফরজ যাকাত, এরপর সারা বছর অমিম্মা রাজাকনাহু ইউনফিকুন, আল্লাহ পাক আমাদেরকে যে রুজি দান করেছেন সারা বছর দান করবেন, সারা বছর দান করবেন। এইগুলো কেয়ামতের মাঠে নফল সাদকা হিসেবে আপনার ওই যদি ফরজে কিছু কমতি হয় যোগ হবে। যারা টাকা ফেতরা দিয়েছেন নিঃসন্দেহে তারা রসুলের সুন্নতের বিরোধিতা করেছেন। যারা চাউল 2.5 কেজি না দিয়ে গম 1 কেজি বা 50 গ্রাম দিয়েছেন তারাও নিঃসন্দেহে মাদানী সারের বিরোধিতা করেছেন। আমার রসুল মদিনা ছিলেন, মদিনা সাহের কথা বলেছেন, তিনি কুফায় বা ইরাকে জন্মগ্রহণ করেন নাই যে কুফার সাহের অর্ধেক আমাকে দিতে হবে। যারা জাকাত দিয়েছেন, অনেক ব্যবসায়ী জাকাতে হিসাব রাখেন না, অনেককে বলতে শুনেছি টাকা পয়সা এত হিসাব করাই মুশকিল, তো আমার একটা আন্দাজ আছে জাকাত হয়তো 5 লাখ টাকা হবে, আমি কমপক্ষে 10 লাখ টাকা দিই, ওতে আল্লাহ ঠিক করে নেবে। বলে আপনি যতই দেন হিসাব করে কাজ করতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর সব হিসাব আছে, আপনি নিয়তই করেন নাই, আপনার দেবে কে, আপনি ওষুধ আদায় করেন না। আর বলেন আরে বাবা কত দান করছি আবার ওষুধ দেবে কে, জি না, জি আল্লাহ আপনার ঘরে ফসল দিয়েছেন ওই ফসলের জাকাতটা হলো ওষুধ, ওটা ফরজ, আপনার হিসাব করতে হবে কতটা ওষুধ হলো ধান হলো আপনার, এই হিসাব করে দিলে ওটি জাকাত হিসেবে কবুল হবে, বেহিসাব আপনি যতই দেন কোনো লাভ হবে না। ধরে নিন আপনি জিলহাজের 9 তারিখে হজ করতে গেলেন না আরাফার ময়দানে, আপনি বললেন ওই ময়দানে যখন এত নেকি ওই ভিড়ের মধ্যে কি ঝামেলা না করে আমার 11ই জিলহজ গিয়ে আরাফাতের ময়দানে সারাদিন কেন্দ্রিক গড়াগড়ি দেব, হজ কবুল হবে, ভিড়ের মধ্যে ঝামেলা না, তা সে একা যাবো, আরাফাতের ময়দানে গেলে যদি হয় তো সমস্যা কি, ওই 2 দিন পরে যাব, এই নিজে নিজে যুক্তি ঘাটালে হবে না, যেদিন যেখানে যে কাজ করা করণীয় সেটা করতে হবে। তো ফরজ ইবাদত নফল ইবাদত সবগুলি যেন আমাদের ইহকালে এবং পরকালে কল্যাণ দান করে, সেজন্য সবচেয়ে বড় বিষয়টি হল নিয়তের খলুসিয়াত, ইখলাসের নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। আপনি যতটুকু কাজ করবেন সেটা আল্লাহর বাস্তে করবেন, লোক দেখানোর বা লোককে শোনানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। বান্দা যত অল্প কাজই করে সেটা আল্লাহ পাক খুশি মনে গ্রহণ করেন এবং তার বিনিময়ে পূর্ণাঙ্গভাবে তিনি তাকে দিয়ে থাকেন, যেটা আমরা এই আয়াতে শুনেছি, অত্তাকুয়ামান, হে বান্দারা তোমরা ভয় করো সেই দিনকে, তোর যাও না ফি আল্লাহ, যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবে, সুম্মা তুয়াফা কুল্লু নাফসিন বিমা আমিলাত, অতঃপর সেদিন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের পুরাপুরি প্রতিদান পাবে, অহুম লা ইউজলামুন, তারা মোটেই অত্যাচারিত হবে না। আল্লাহ পাক আমাদেরকে রমজানের ফরজ সিয়াম কবুল করুন, সেই সাথে আমাদেরকে শাওয়াল মাসের ছয়টি নফল সিয়াম রাখার তৌফিক দান করুন। এরপরে সারা বছর সম্ভব হলে প্রতি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 অর্থাৎ পূর্ণিমা সহ তার আগে দুই মোট তিন দিন নফল সিয়াম পালন অথবা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে নফল সিয়াম আদায় তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।